মাদ্রাসাতুল ওহীর উদ্যোগে আয়োজিত আজকের এই ফজিলতময় বরকতময় মোবারকময় প্রথম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার অত্যন্ত সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আজকে এই মুন্সিহাটে মাদ্রাসাতুল ওহীর উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি আলোচনা শোনা করেন। আজকে সম্মেলনের শেষ পর্যায়ে এসে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে দুই একটি কথাবার্তা আপনাদের সামনে বলার এবং শোনার যে মহান রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এ পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে এই আলোচনাগুলো যদি আমরা সঠিকভাবে আমল করি আজকে ইসলামী সম্মেলনের আশা বসা আলোচনা শোনা আমাদের জন্য সার্থক হবে ইনশাআল্লাহ। আমি এর আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, অল্প কিছুক্ষণ সময় সামান্য কিছু কথাবার্তা বলে আজকে ইসলামী সম্মেলনের সমাপ্তি করব ইনশাআল্লাহ। আমার আলোচনার বিষয় আপনারা শুনেছেন যে ইসলামী শিক্ষার গুরুত্ব ও তাকওয়া, এই বিষয়টি আমরা সংক্ষেপে অল্প কয়েক কথার মাধ্যমে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলামী শিক্ষা, এই ইসলামী শিক্ষার গুরুত্ব এটা আমরা এই মাহফিলে যারা এসেছি, যারা শ্রোতা, যারা দর্শক, তারা সকলেই আলহামদুলিল্লাহ ইসলামী শিক্ষার কি গুরুত্ব, ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা আমরা কম বেশি সকলেই আলহামদুলিল্লাহ উপলব্ধি করতে পারি। আমরা সকলেই কম বেশি আলহামদুলিল্লাহ ইসলামী শিক্ষার গুরুত্ব সম্পর্কে আমরা জানি। ইসলামী শিক্ষার গুরুত্ব জানি বলেই আলহামদুলিল্লাহ আমরা এই ইসলাম শিক্ষার জন্য, দীন শিক্ষার জন্য আজকের এই মাহফিলে আমরা এত রাত্রেও বসে আছি। যদি ইসলামী শিক্ষার গুরুত্ব আমরা উপলব্ধি করতে না পারতাম তাহলে এখানে আপনাদের সবাইকে অনেক টাকা পয়সা দিয়েও এখানে আনা যেত না। কিন্তু ইসলামী শিক্ষার গুরুত্ব উপলব্ধি করার কারণে এই শীতের মধ্যেও কোন প্রকারের টাকা পয়সা ছাড়া নিঃস্বার্থভাবে কষ্ট করে এতক্ষণ পর্যন্ত আমরা বসে আছি, এটা একমাত্র ইসলামী শিক্ষা কোরআন এবং সুন্নাহর এলেম এর গুরুত্ব উপলব্ধি করার কারণেই সম্ভব হয়েছে। আমাদেরকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন ইনসান হিসাবে। আল্লাহ কোরআন কারিমে বারবার এই সৃষ্টির পরিচয়টা আল্লাহ মানুষ বানিয়েছেন এই পরিচয়টা আল্লাহ আলমে বারবার কোরআন কারিমে তুলে ধরেছেন। সূরা আর রহমান সবার প্রসিদ্ধ সূরা, সকলে আমরা প্রায় জানি। সূরা রহমান শুরুতে আল্লাহ পাক বলেন আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর-রহমান। আর-রহমান কে? আর-রহমানের পরিচয় তোমরা জানো না? আর-রহমান কে? যিনি আল্লামাল কোরআন, যিনি দুনিয়ার মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন শিক্ষার দায়িত্ব যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, তিনি হলেন আর-রহমান। সুবহানাল্লাহ, তিনি রহমান যিনি দুনিয়ার মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, তিনি হলেন সেই রহমান যিনি ইনসানকে বানিয়েছেন, ইনসানকে সৃষ্টি করেছেন। এই ইনসানকে সৃষ্টি করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুরুত্বপূর্ণ পরিচয়। এই ইনসানটা যখন এলেমবিহীন থাকে, জ্ঞানবিহীন থাকে, তখন ইনসান ইনসান থাকে না। ইনসানের মাঝে আর একটা হাইওয়ানের মাঝে, একটা জানোয়ারের মাঝে, একটা চতুষ্পদ জন্তুর মাঝে কোন পার্থক্য থাকে না। যখন ইনসানের ভিতরে, মানুষের ভিতরে এলেম আসে, জ্ঞান আসে, তখন মানুষের ইনসানিয়া, মানুষের মনুষ্যত্ব পরিপূর্ণতা রূপ লাভ করে। সুবহানাল্লাহ, এটা তো দেখবেন যখন মানুষ অমানবিক কাজ করে, যে কাজটা মানুষ পছন্দ করে না, তখন মানুষ বলে যে দেখো এই মানুষটা মনুষ্যত্বের কাজ করে নাই, হাইওয়ানের কাজ করেছে, জানোয়ারের মতো কাজ করেছে, লোকটা অমানবিক কাজ করছে, মনুষ্যত্বের কাজ করে। তাহলে মানুষকে মানুষ বানায় মানুষকে মানুষ বানায় গিয়া, এই জন্য আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে প্রথম সেই জিনিসটা দান করেছেন সেটা কি? আপনারা দেখি কোন কথাবার্তা বলেন না, আপনারা অনেক কিছু জানেন, আপনারা জানেন না এমন না, আপনাদের জানাটা আমাদের জানার সাথে মিলে গিয়ে জানাটা আরো পরিপূর্ণভাবে উল্লাভ করে। এটা দেখ কথা বলবে, আদম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে জিনিসটি দিয়েছেন সেটা কি? কোরআনে কারিমে সূরা আল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে সৃষ্টির ইতিহাস বলে ধরেন, ওয়াজিদ ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাবিলুন ফিল আরদি খলীফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ফেরেশতাদের বাধা বিপত্তি অতিক্রম করে যে মাখলুকটা বানাইলাম সেই মখলুকটার নাম রাখলাম আমি আল্লাহ আদম। মখলুকটার নাম কি? আদম। ওয়াআল্লামা আদামাল আসমা কুল্লাহা, ওই আদমকে আমি সর্বপ্রথম যে দৃষ্টি দান করলাম সেটি হল সমস্ত জিনিসের নামের জ্ঞান, নামের এলেম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইলেন এলেম দিয়ে। সর্বপ্রথম যে দৃষ্টি দিয়েছেন সেটি হল জ্ঞান, সেটি হল এলেম। তাহলে পৃথিবীতে সর্বপ্রথম আলেম কে? বলুন তো দেখি, প্রথম আলেম আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক তাকে শুধু আদম মানুষ বানান নাই, মানুষের সাথে সাথে তাকে আলেম বানিয়েছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এলেম দান করেছেন। এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুওয়ত দিয়েছে, নবীও বানিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক পৃথিবীতে মানুষ সৃষ্টি করে প্রথম এলেম দিয়েছে, জ্ঞান দিয়েছে। সেটা কোন জ্ঞান? আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞানটা দিয়েছেন, যে এলেমটা দিয়েছেন, সেটা কোন এলেম বলেন? সেটা কি ইসলামী এলেম, ইসলামী শিক্ষা, নাকি অন ইসলামী শিক্ষা? ইসলামী শিক্ষা, ইসলামী এলেম, ইসলামী জ্ঞান। কারণ ইসলামী জ্ঞান যদি না হয় ওই জ্ঞান নিজেই অন্ধকার, ওই জ্ঞান অন্যদেরকে রাস্তা দেখাইতে। এজন্য আমার ভাইরা দেখবেন সমাজে সবচেয়ে বড় বড় অপরাধ যারা করে, যারা ঘুষ খায়, ঘুষ দেবেন তবে না। আপনাদের দেশে কি বলে ঘুষকে? ঘুষ, ঘুষে বলে। আচ্ছা, ঘুষ খায় যারা, এরা কি শিক্ষিত না অশিক্ষিত? যারা জ্ঞান নাই, বুঝে না, এই জন্যই এরা ঘুষ খায় নাকি? এরা কি শিক্ষিত না অশিক্ষিত? খালি শিক্ষিত না, সবচেয়ে বড় বড় শিক্ষিত। কি বলেন? ছোট কাপড় শিক্ষিত না, সবচেয়ে বড় বড় শিক্ষিত, বড় বড় সার্টিফিকেট দাঁড়ি, তারাই তো ঘুষ খায় নাকি? আচ্ছা, তাহলে এত শিক্ষা, শিক্ষা গ্রহণ করলো, এত সার্টিফিকেট অর্জন করলো, এত জ্ঞান শিখলো, ওই জ্ঞান তাকে বড় বড় চেয়ারে বসাইল, এরপরে অলঙ্কার জরুর থেকে নির্যাতন থেকে সাধারণ মানুষ নিরাপদ না। সাধারণ মানুষ কিন্তু তার অত্যাচারে অতিষ্ঠ, তার কাছে যে কোনো একটা বাইরের জন্য গেলে, যে কোনো একটা বিষয়ে গেলে ঘোষ তারা ওই আল্লাহর বান্দা থেকে বিচার করে না। তাহলে এই রকম তো জ্ঞানের অভাব নেই, জ্ঞান তো তার কাছে অনেক, এত জ্ঞান থাকার পরেও ঘুষ খায়। সমাজে অনেক বড় বড় শিক্ষক আছে, অনেক জ্ঞানী, অনেক বড় বড় সার্টিফিকেট ধারে, অনেক বড় জ্ঞান আছে, কিন্তু তারপরেও শুক খায়। অনেক বড় বড় জ্ঞানী, অনেক বড় বড় সার্টিফিকেটের অধিকারী, অনেক ইউনিভার্সিটির স্টুডেন্ট, আবার মক্কায় মাদক আসক্ত, অনেক বড় বড় জ্ঞানী আছেন, বিশাল বিশাল সন্ত্রাসের সাথে জড়িত, বিভিন্ন রকমের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তাহলে এদের, এরাও তো জ্ঞানী, এরাও তো শিক্ষিত। তাহলে জ্ঞান, সব জ্ঞান মানুষকে আলোর পথ দেখাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই জ্ঞান মানুষকে শিখাইলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই জ্ঞানটা দিলেন, সেই জ্ঞানটা ছিল ওহির জ্ঞান, সেই জ্ঞানটা ছিল ইসলামী জ্ঞান, সেই জ্ঞানটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাস্তা দেখানোর, আলোর পথ দেখানোর জ্ঞান। সুবহানাল্লাহ। শুধু জ্ঞান হলে মানুষ মানুষ পায় না, মানুষরা যদি তাকে পরিচালিত করতে না পারে, এক ধরনের মানুষের জ্ঞান তাকে পরিচালনা করে, আরেক ধরনের মানুষের সেই তার জ্ঞানকে পরিচালনা করে। দুজনের মানুষ, এক ধরনের জ্ঞান তাকে রাস্তা দেখায় সামনের দিকে নিয়ে যায়, আরেকটা হল সেই জ্ঞানকে সামনের দিকে টেনে নিয়ে যায়। ইসলামী যে জ্ঞান, অহির যে জ্ঞান, কোরআন সুন্নাহর যে জ্ঞান, এই জ্ঞানটা মানুষকে সামনের দিকে আলোর পথ দেখিয়ে, জান্নাতের পথ দেখিয়ে জান্নাতের দিকে টেনে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আর অন্যান্য জ্ঞান যেগুলো, সেগুলো আলো দেখা না, সেই জ্ঞানকে সে নিজের সাথে ব্যবহার করে, নিজে টেনে নিয়ে যায়। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা লক্ষ্য করে দেখুন, গভীর রাত্রিতে কোন এক রাস্তা দিয়ে যখন আমরা অতিক্রম করি, কোন রাস্তা দিয়ে চলাচল করি, রাস্তার মধ্যে যদি কোন জীবিত মানুষ হাতে চলাফেরা করে, জীবিত মানুষদেরকে যদি দেখি, তখন দেখা যায় আমাদের ভিতরে একটা সাহসের সঞ্চার হয় যে এটা কিছু মানুষ আছে। কিন্তু যখন রাত্রের গভীরে আপনি রাস্তা দিয়ে চলাফেরা করতেছেন, হঠাৎ দেখলেন রাস্তার মাঝখানে একটা লাশ, একটা মরা মানুষ শুয়ে আছে, জীবিত মানুষ না, একটা মরা মানুষ হয়ে গেছে। এরকম অবস্থায় যদি দেখেন, তাহলে আপনিও সেখানে বেহোশ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। কিন্তু ওই সাহকারে যারা বসে ছা খেতেছে, এরও মানুষ, যে লোকটা মরা মানুষ রাস্তা দিয়েছে, এরও তো মানুষ। কিন্তু একটা মানুষকে দেখে আপনি সাহস পাইলেন, আপনার বুকে শক্তি সঞ্চার হইল, আপনার বিপদ থেকে সমস্ত ভয় দূর হয়ে গেল। আবার আরেকটা মানুষকে দেখে আগে যা ভয় ছিল তার থেকে আরো কয়েক গুণ বেশি ভয় এসে গেল, বরং আপনি নিজেও লাশ হওয়ার উপক্রম হয়ে গেল। দুটোই মানুষ, ওই জীবিত মানুষ, এটাও মানুষ। পার্থক্যটা কি? এক মানুষের ভিতরে গুরু আছে, আরেকটা মানুষের ভিতরে রোগ নাই। জ্ঞান যে জ্ঞান বিজ্ঞানটার মধ্যে রূপ আছে, ওই জ্ঞান বিজ্ঞানটা আমাদেরকে আমল রাস্তা দেখায়, হেদায়েতের রাস্তা দেখায়, আমাদের ভিতরে শক্তির সঞ্চার করে, আমাদেরকে জান্নাতের রাস্তা দেখায়। আর যে জ্ঞান বিজ্ঞানের মধ্যে রূপ নাই, মরা জ্ঞান, মৃত জ্ঞান, ওই জ্ঞান বিজ্ঞান শুধুই আমাদের দুঃখ দুর্দশা বাড়ায়, আমাদের ভয় বাড়ায়, শুধু আমাদের মধ্যে শুধু অত্যাচার বাড়ায়। অফিসে আমাদেরই সন্তান, আমাদেরই দেশের সন্তান, আমাদেরই বস্ত্রে উপার্জিত অর্থ দিয়ে যেই ছেলেটা কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করলো, আমাদের পরের টাকা দিয়ে, ইনকাম ট্যাক্সের টাকা দিয়ে, আমাদের ব্যাংকের টাকা দিয়ে, আমাদের পকেটের টাকা দিয়ে আমাদের কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে, বড় বড় ডিগ্রি অর্জন করলো, সার্টিফিকেট অর্জন করলো, এই ছেলেটা হবে আমাদের খাদেম, এই ছেলেটা একটা চেয়ারে বসলো, আমরা সবাই আশা নিয়ে ছেলেটা কাছে যাবো, আমাদের সন্তান আমাদের টাকায় লেখাপড়া করছে, আমরা তার থেকে কিছু সেবা পাবো, খেদমত পাবো। কিন্তু দেখা যায় উল্টা, সেখানে গেলে আমরা ভয় করতে থাকি, কত হাজার টাকা আমার কাছে চেয়ে বসে থাকে, আমি ওই টাকা না দিলে আমার বিদ্যুতের মিটারটা পাওয়া যাবে না, ওই টাকা না দিলে আমার জমিনের কাগজ বৈধ কাগজ অবৈধ হয়ে যায়, ওই টাকা না দিলে আমার বৈধ যে জিনিস পাওয়ার কথা ছিল সেই জিনিসটা আমি পাই না। তাহলে এত জ্ঞানী বানাই, এত লেখাপড়া বানাই, তার প্রতি আমাদের আশা বাড়ে নাই, তার থেকে আমরা সেবা পাই নাই, তার থেকে আমরা পাই দুর্বলতাচার। কারণ কি কথা বলার মানে কি কারণ, কারণটা যদি অনুসন্ধান করে, কারণ যদি গবেষণা করে বের হয়ে আসবে, ওই ছেলেটার যে জ্ঞান শিখেছি ওই জ্ঞানটার ভিতরে রোগ ছিল না, ওই জ্ঞানের ভিতরে অভি ছিল না, ওই জ্ঞানের ভিতরে কোরআন ছিল না, ওই জ্ঞানের ভিতরে সুন্দর জ্ঞান ছিল না, ওই জ্ঞানের ভিতরে নবীওয়ালা জ্ঞান ছিল না। মূল সমস্যা হয়ে যাওয়া, তাকে জ্ঞান দিয়েছি, সার্টিফিকেট বর্তমান করেছি, অনেক কিছু করেছি, কিন্তু জ্ঞানের রোগ হয়ে গেছে। নবী রাসূলরা যখন দুনিয়া থেকে চলে যান, দুনিয়া থেকে যখন বিদায় নেন, তারা কোটি কোটি টাকা কোন দিনার কোন দেরহাম নিয়ে রেখে যান না। আম্বিয়া আলাইহিমুস সালাম যখন দুনিয়া থেকে যান, দুনিয়ার ভিতরে টাকা তারা ওয়ারাসা হিসাবে উত্তরাধিকারী হিসাবে শুধু এলেম রেখে যান। নবী রাসূলরা শুধু দুনিয়াতে এলেমটা রেখে যান, ইসলামী শিক্ষাটা রেখে যান। এটা আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে দুনিয়াতে মুআল্লিম বানিয়েছেন, শিক্ষক বানিয়েছেন। সমস্ত নবী রাসূল দুনিয়ার মানুষের কি কথা বলা যাবে, মানুষের কি শিক্ষক ওস্তাদ। সমস্ত নবী রাসূলরা দুনিয়ার মানুষকে এলেম শিক্ষা দিয়েছেন, ইসলামী শিক্ষার তালিম দিয়েছেন। একজন প্রখ্যাত সাহাবী মুআবিয়া ইবনে হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা, এই সাহাবী বর্ণনা করেন, আমি যখন নতুন করে ইসলাম গ্রহণ করলাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় করতে আসলাম। সালাতের ভিতরে নামাজের ভিতরে একজন ভাই হাসি দিল, হাসি দেওয়ার পরে বলে উঠল আলহামদুলিল্লাহ। হাসি দেওয়ার পরে কি বলতে হয়, এখন একজন সাহাবি হাসি দিচ্ছে, হাসি দেওয়ার পরে ওই সাহাবি আলহামদুলিল্লাহ বলে নাই, মানে সাহাবি তো বুঝছে যে এখন নামাজ, নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ বলা যায়। এই সাহাবি নতুন ইসলাম গ্রহণ করছে, উনি চিন্তা করতেছেন কি রে হাসি দিল এই লোক আলহামদুলিল্লাহ বলা লাগে, তো উনি নিজেই জোরে বলতেছে আলহামদুলিল্লাহ। আমি একটা ভালো কাজ করছি, আমি তো খারাপ কিছু বলি নাই, হাসি দিচ্ছে আর অসুবিধা বলেছি, সবাই আমাকে কি করে তাকায় কেন, সলাত শেষ হলো, নামাজ শেষ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নামাজের ভিতরে একদম হাসি দিয়েছে, আমি আলহামদুলিল্লাহ বলেছি, কিন্তু চারিদিকে দেখি সাহাবায়ে কেরাম আমার দিকে চোখ বড় করে করে তাকায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত সুন্দর করে শিক্ষা দিলেন, এত সুন্দর করে বুঝাই দিলেন। মুআবিয়া ইবনে হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার জীবনে এর আগে কখনো এর পরেও কখনো এর থেকে সুন্দর তালিম দেওয়ার মত, শিক্ষা দেওয়ার মত মুআল্লিম শিক্ষক আমি আর জমিনে দেখি নাই। এর থেকে উত্তম শিক্ষক এত সুন্দর ভাবে আমাকে শিক্ষা দিলেন, এইরকম শিক্ষক আমি আগেও জীবনে কোনোদিন দেখিনি, পরেও কোনোদিন দেখিনি। এত সুন্দর করে আমাকে তালিম দিলেন, এত সুন্দর করে আমাকে বুঝাই দিলেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে শ্রেষ্ঠ মুআল্লিম, শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে এসেছেন। ইসলামের যতগুলো কাজ আছে একটা কাজ শিক্ষাবিহীন এলেমবিহীন করা যায় না। যা এলেমবিহীন কোন কাজটা করতে পারবে? এলেমবিহীন ইমান আনা যায় না। ইমানের জন্য এলেম লাগে, ইমানের এলেম দরকার। এলেমবিহীন ইমান হলে ওই ইমানের ভিতরে সেরে ঢুকে, কুবর ঢুকে, নেপাল ঢুকে, নেদাম ঢুকে। যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল সে ভালো করে জানে, সে ভালো করে শিখেছে, ভালো করে বুঝেছে, ভালো করে জেনেছে, আল্লাহ ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালাল জান্নাহ, আল্লাহর বান্দা জান্নাতে প্রবেশ করে গেল। তাহলে মারা পড়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ যে জেনে বুঝে শিখতে মারা গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালাল জান্নাহ, সে লোক জান্নাতে চলে গেল। তাহলে ইমান আনতে গেলে এলেম লাগে, ইমান আনতে গেলে জানতে হবে কোনটার নাম তাওহীদ, কোনটা শিরক, কোনটা সুন্নাত, কোনটা বিদআত, কোনটা কুফর, কোনটা নেতা, কোনটা যাইদ, কোনটা দীন বিরোধী, ইমান বিরোধী, ইমানের আহকাম কোনটা, ইমানের রসুল কোনটা, ইমানের আহকাম কোনটা, ইমান কি কি কারণে ভেঙে যায়, ইমানের অনেকগুলো এলেম তার জানাটা জরুরি। এলেম লাগবে ইমানের জন্য, এলেম লাগবে আমলের জন্য, আমলের জন্য এলেম জরুরি। এজন্য ইমাম বুখারী রাহমাহুল্লাহ সহিহ আল বুখারীতে একটা বক্তা একটা বাব রেখেছেন, বাবুল ইলম ক্বাবল আল কওল ওয়াল আমল, কথা বলার আগে আমল করার আগে এলেমের দরকার। কথা বলতে হলে আমল করতে হলে আগে লাগবে এলেম, এলেম ছাড়া কথাও বলা যায় না, এলেম ছাড়া আমল করা যায় না। এলেম ছাড়া যদি আমল করতে চান একটা আমলও বিশুদ্ধ হবে না। একদিন এক সাহাবি সালাত আদায় করলেন, সালাতের মধ্যে ঠিক মতো রুকুর মধ্যে ঠিক মতো দাঁড়ান নাই, দুই সেন দাঁড়ান ঠিক মতো বসেন নাই, তাড়াহুড়া করে সালাত আদায় করে ফেললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইরজা ফাসাল্লি ওয়া ইবনা কালাম ফাসাল্লি, ও সাহাবি আরেকবার যাও তুমি সালাত কায়েম করো, কারণ তুমি তো সালাত আদায় করো নাই। এই সাহাবি তিনবার তাহলে বোঝা যায় সালাত আদায় করতে গেলে এলেম লাগে, ওযু করতে গেলে এলেম লাগে, তায়াম্মুম করতে গেলে এলেম লাগে, গোসল করতে গেলে এলেম লাগে, খাইতে গেলে এলেম লাগে, বাথরুমে গেলে এলেম লাগে, ঘুমাইতে গেলে এলেম লাগে, বিয়ে করতে গেলে এলেম লাগে, জীবনের যত কাজে যাবেন সেখানে যাবেন কোনো জায়গায় এলেম ছাড়া ইসলামে কিছু করা যায় না। ইসলাম জাহান্নামের ধর্ম না, মূর্খতার দিকটা যে যা ইচ্ছা তাই করা না। ইসলামের প্রত্যেকটি ইবাদতের সাথে প্রত্যেকটি আমলের সাথে এলেম জরুরি, এলেম বিহীন একটা আমল ইসলামে করা যদি করেন ওইটা আমল করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুহ। কেউ যদি এমন আমল করে যে আমলের ব্যাপারে আমি নবীর কোন নির্দেশনা নাই, ওই আমলটা বাতিল, ওই আমলটা প্রত্যাখ্যাত হয়ে যায়, হাবা মাকসুরা হয়ে যায়। কি হতো জানেন, অনেক মানুষ বিশাল বিশাল আমলের বস্তা তাকে তাকে আমল নিয়ে আসবে, কিন্তু দেখা যাবে সমস্ত আমল হাবা মাকসুরা দুরাবলীর মতো উড়ে সামনের দিকে চলে যাবে, উড়ে চলে যাবে, আমল নাই শ্রী। কারণ আমল যা করেছে সেটা এলেম দিয়ে করে, এজন্য নবী সাল্লাল্লাহু আল্লাহর কাছে পানা চাইলেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। হে আল্লাহ, আপনার কাছে ওই এলেম থেকে পানা চাই যে এলেম আমার দুনিয়াতেও কোনো উপকারে আসে না, আখেরাতেও কোনো উপকারে আসে না, সেই এলেম সেই জ্ঞান আমার কোন কাজে লাগে না, উপকারে লাগে না, ওইরকম এলেম থেকে আল্লাহ তোমার কাছে আমি মারা যাব। আর এমন এলেম এমন জ্ঞান চাই যে আল্লাহ ইন্নি আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমাকে আপনি উপকারী এলেম দেন, উপকারী এলেম দেন, আল্লাহ আমাকে উপকারী এলেম দেন, যেই এলেমটা আমার উপকারে আসবে, যেই এলেম দিয়ে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, যেই এলেমটা দিয়ে আমি আযাবে কবর থেকে বাঁচতে পারি, যেই এলেমটা দিয়ে কিয়ামতের মাজারের আযাব থেকে আমি বাঁচতে পারি, এইরকম উপকারী এলেম আল্লাহ আমাকে দান করেন। উপকারী এলেম লাগবে, সেই উপকারী এলেম কোনটা? কোরআন সুন্নাহ। মানুষ মারা যাওয়ার পরে দুনিয়াতে যত জিনিস রেখে দেয় এর মধ্য থেকে যে জিনিসগুলো কাজে লাগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা জিনিসের কথা বলছেন, একটা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে সাদাকায় জারিয়া করে যায়, কোন ব্যক্তি যদি দুনিয়াতে এমন সাদাকা করে গেল যেই সদাকা গুলো কার্যক্রম জমিনে বিদ্যমান, এই সদাকায় যা বিয়া বেজাল কবরে বসিও আল্লাহ বান্দা পাইতে থাকে, আও আলমিন তাবাউ বিহি, অথবা এমন এলেমের ব্যবস্থা করে গেল যে এলেম দ্বারা দুনিয়ার মানুষ উপকৃত হয়। সুবহানাল্লাহ, এইরকম এলেম যে এলেম দিয়ে মানুষ উপকৃত হয়, তাহলে এই এলেমের ব্যবস্থা করা মানে আপনি একটা মাদ্রাসা কায়েম করে গেলেন, যেই মাদ্রাসার মধ্যে কোরআন এলেম, সুন্নাত এলেম, সহি আকীদ এলেম, শিরক মুক্ত তাওহীদি ইমানের এলেম, বেদাত মুক্ত সুন্নতি আমলের এলেম যেই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হবে, যেখান থেকে কোরআন সুন্নাত দাঁড়ি বের হবে আলেম বের হবে, এই এলেমের ব্যবস্থাপনা যদি করে রেখে যেতে পারেন দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু আপনার আমল নামায় গিয়ে গিয়ে স্বভাব যোগ হতে থাকবে, আমল যোগ হতে থাকবে। এমন এক সুন্দর ব্যবস্থা, এমন এক নাম করো যে যা যে আপনি বিনিয়োগ করে গেলেন একটা মাদ্রাসা, কোরআন শিক্ষার মাদ্রাসা, ইসলামী শিক্ষার মাদ্রাসা, আপনি দুনিয়া থেকে চলে গেছেন শত শত বছর, যে আমার পর্যন্ত আপনার আমল নামা শুধু আপনি যদি আপনার সন্তান সন্ততিকে ইসলামী শিক্ষা শিক্ষা দিয়ে যান, কোরআন সন্তান শিক্ষা দিয়ে যান, ওই সন্তান আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। দোয়া করতে গেলে এলেম লাগে, এলেম ছাড়া দোয়া করা যায় না, এলেম বিহীন দোয়াও করা যায় না, দোয়া করতে গেলে জানা লাগে না, দোয়া করতে যাই সেটা পরিবর্তিত। এলেম যদি না থাকে দোয়া করতে গিয়ে ইমান হারা হয়ে যায়, সেরে খেয়ে দেখবেন আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ নারী পুরুষ দোয়া করতে যায় ইমান হারা, দোয়া করবে কার কাছে কথা বলো না দেখবি একমাত্র আল্লাহ, দোয়া করবে কার কাছে একমাত্র আল্লাহ আমাদের কাছে, কিন্তু বাংলা লক্ষ লক্ষ নারী পুরুষ বলেন যা চাইবা তুমি একমাত্র আল্লাহর কাছে চাইবা, সাহায্য চাইবা আল্লাহর কাছে চাইবা, আল্লাহ ছাড়া কারোর কাছে চাইলে তোমার ইমান থাকবে না, ইমান থাকবে না। দোয়ার ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে যদি এলেম না থাকে সেই দোয়া করতে যায় সেরে করে বসে থাকে, ইমান তার এই জন্য দোয়া করতেও এলেম না। আল্লাহ সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে যেখানে এলেমের নির্দেশ দিয়েছেন সেখানে আল্লাহ বলছেন فعلم انه لا اله الا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات واستغفر لذنبك তোমার গুনাহের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করো, মুমিন মুমিনাতের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করো, এই ইস্তিগফার তো এলেম শিক্ষক আলম জেনে নাও। তাহলে আপনার আমার সন্তান আমার দোয়া করবে এটা লাগবে, এলেম কিন্তু দোয়া করা যায়, তাহলে আমার আপনার ছেলে মেয়ে আমার আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে ইস্তিগফার করবে, এটার জন্য তাদেরকে ইসলামী শিক্ষা শিখাইতে হবে, ইসলামী শিক্ষা লাগবে। আমার ছেলে মেয়ে যদি শেরেক করে এই শেরেকের দায়ভার কিন্তু আমি নিজেও থাকবো, আমি মা বাবাও থাকবো, তাহলে ছেলে মেয়েকে তাদের শেখানো শেরেক পর্যায়ে চিনাই দেওয়া, এটার জ্ঞান দেওয়া, এটাও আমার আপনার উপরে করছে আইন, এটাও আমার আপনার উপর বাবারে জীবনে কোনদিন আল্লাহর সাথে শেরেক করিও না, আল্লাহর সাথে কোনদিন শেরেক করিও না, কারণ শেরেকটা হলো সবচেয়ে বড় জুলুম, মহান জুলুম। বিরত থাকবে কেমনে সেরেক মুক্ত থাকবে এটা শিক্ষা দেওয়া মা বাবার পরে বরং আপনি যদি ইসলামী শিক্ষায় না দিলেন কোরআন সুন্নাহ শিক্ষা না দিলেন তো সে কোনটা তাওহীদ কোনটা শেরেক কোনটা সুন্নাত কোনটা বেদাত এটাই শিখবে না, সে আমল করতে গিয়ে দুনিয়ার বেদাত করে বসবে। সে যখন আল্লাহর জিকির করতে যাবে কোন পদ্ধতিতে জিকির করা সুন্নাত এটা সে জানবে না, সে জিকির করতে গিয়ে বেদাত জিকির করে বসে থাকবে, দরদ পড়তে গিয়ে সুন্নতি দরদ না পড়ে বেদাতি দরদ পড়ে বলে থাকবে। এভাবে প্রত্যেকটা আমল করতে গিয়ে সুন্নতের উপরে আমল না করে বেদাতের উপরে আমল করা শুরু করবে, কারণ এটা তো আমার বাড়ি বোনেরা এই এলমের জন্য এই জ্ঞানের জন্য এই মাত্রাস্ত দড়ি, এই জন্য এই মাত্রাস্ত দড়ি এই মাদ্রাসাটাকে আমাদের প্রত্যেকের ইমানের অংশ মনে করে দিবে। প্রত্যেকে এই মাদ্রাসা সব সবার খোঁজ খবর দিব, সহযোগিতা করব, এক প্রত্যেকে সবসময় মনে করবে এটা আমার মাদ্রাসা। এজন্য সব সবাই মাদ্রাসা কিভাবে চলতেছে, কিভাবে এখানে লেখাপড়ার ব্যবস্থা হয়েছে, কি কি দরকার খোঁজ খবর দিতে হবে, দূরে দূরে থাকা যাবে না। আবার এটাও মনে করা যাবে না যে এইটা কি হানাফি মাদ্রাসা না আহলে হাদিস মাদ্রাসা, মাদ্রাসা কি হানাফি আর আহলে হাদিস আছে কি বলেন? মসজিদ যেমন আল্লাহ মসজিদ, মাদ্রাসা আল্লাহ মাদ্রাসা। আমাদের দেশে বলে মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর, এই কথা ঠিক না। মসজিদও আল্লাহর ঘর, মাদ্রাসাও আল্লাহর ঘর, দুনিয়ার জন্য মসজিদ আছে সমস্ত মসজিদ আল্লাহ, সুতরাং মাদ্রাসা সব আল্লাহ। এখানে যে শিক্ষা দেওয়া হবে এখানে কোরআন শিক্ষা দেওয়া হবে, কোরআন আমাদের সবাই, এখানে সহিহ হাদিস শিখানো হবে, এগুলো আমাদের সবাই, সহিহ আল বুখারী, সহিহ মুসলিম, জামিয়া তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, এগুলো হানাফিয়া আহলে হাদিসের আলাদা আলাদা একই না, বুখারী মুসলিম তিরমিজি সবাই একই একই হাদিস, সব তুলে নবীর হাদিস, সুতরাং এখানে আমরা আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে পড়ানোর চেষ্টা করবো, মাদ্রাসার সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবো, আর নিজেরাও এলেন, কারণ ছেলে মেয়েদের আমাদের সম্মানিত ইসলামী শিক্ষার গুরুত্ব অনেক অনেক ব্যাপক, আমরা সবাই জানি এটার উপকারিতা আমাদের সামনে স্পষ্ট। আজকে দেখেন পুরা বাংলাদেশে, আজকে পুরা বাংলাদেশে দেখেন সবচেয়ে বড় সমস্যা হলো মাদকাসক্তি, মাদকাসক্তি একটা বড় সমস্যা না কি আপনাদের এলাকায়? তোমার মা বাবাদের সমস্যা নাই আছে, কত মা বাবা খুব খারাপ হয়ে গেছে, সন্তান মাদকাসক্ত হয়ে গেছে। এই যে মাদকাসক্ত যারা হচ্ছে এটার একটা আমদানি হিসাব করে দেখেন বাংলাদেশের কয়জন মসজিদে ব্যবসায় মাদকাসক্ত হয়েছে, এরকম দেখছেন মসজিদের ব্যবসায় পক্ষা থেকে একটা মাফা হয়ে গেছে, এরকম ব্যবসায় পাইছেন এক জননায় বাংলাদেশ মাদ্রাসার শিক্ষক পাইছেন যে অমুক মাদ্রাসার শিক্ষক যারা সবার পক্ষা সবাই মাদ্রাসা সমর্থ এরকম পাইছেন। তাহলে মসজিদ মাদ্রাসা শিক্ষক মন্ডলী আইন নায়িকারা প্রলাভায়িকারা এরাই শুধুমাত্র বাংলাদেশের শতবার মাদক মুক্ত, এটা সবাই স্বীকার করতে পারত। তাহলে এদেরকে মাদক মুক্ত বানাইল কিসে? এদেরকে এমন তাহলে এমন শিক্ষা এমন জ্ঞান দেওয়া হয়েছে যে জ্ঞান দ্বারা তারা মাদক হাতে নেয় না, মাদকের ধারা কাছে যায় না, মাদক থেকে শতবার দূরে থাকে। সবার শুধু মাদক নয়, যত রকমের সামাজিক অপরাধ আছে সমস্ত অপরাধের হিসাব করে দেখেন মাদ্রাসার কয়জন স্টুডেন্ট কত অপরাধ শত চতুর্থ, আর অন্যরা কতটা অপরাধ শত। আজকে আমাদের দেশে ইউনিভার্সিটি গুলাতে, বড় বড় ইউনিভার্সিটিতে যে ধরনের সন্ত্রাস, যে ধরনের অপরাধ সংঘটিত হয়, বাংলাদেশের কোন মাদ্রাসায় এরকম সন্ত্রাস, এরকম অপরাধ সংঘটিত হতে দেখছেন? কোন জিনিস এই ছাত্র গুলাকে, এই মানুষ গুলাকে অপরাধ মুক্ত করাকে? ইসলামী শিক্ষা, অহিক শিক্ষা, কোরআন সন্ত্রাস শিক্ষা। এই শিক্ষা নিজেরা শিখব, নিজেদের ছেলে মেয়েদেরকে, সন্তান সন্ততিদেরকে শিক্ষা দিব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর একটা বিষয় যেটা আমার দ্বিতীয় বিষয়, এটার ব্যাপারে একটু কথা হলে আমরা আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমরা তারা আজকে শেষ মন্তব্য পর্যন্ত একটু সামনের দিকে চলে আসি, আমাদের মুখটা ক্লাস থেকে চলে যায়। অনেক ভাইয়ের তোমার প্রবেশ গেছে, বাইরে চলে গেছে, যে আমরা যারা আছি আল্লাহ আমাদের সবাইকে কবল অবলম্বন করে আল্লাহ আমাদেরকে মাহফিলের শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুন। আমার সম্মানিত ভাইয়েরা, আরেকটা বিষয় হলো তাকওয়া, তাকওয়ার বিষয়, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেক ব্যাপক বিষয়, অনেক লম্বা বিষয়। তাকওয়া মানে হল আল্লাহর ভয়, তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহ আলমিনকে ভয় করা, এটার নাম হল, এটার নাম তাকওয়া। তবে ভয়টা আল্লাহর আজমত, আল্লাহর মহত্বের ভয়। একটা হল আমরা চোর ডাকাত সন্ত্রাসী দেখলেও ভয় পাই, ভাই ভাই আমার দেখলে সম্মানিত ব্যক্তি দেখলেও ভয় পাই। দেখা যায় মসজিদে ইমাম সাহেব আসছিল, একজন বিড়ি খেয়ে ইমাম সাহেবকে দেখে বিড়িটা একটু বুঝে গেলে দাঁড়ায় দিয়ে দেখো ভয় না, ইমাম সাহেবের তাকে বিড়ি দেখলে পারত। ইমাম সাহেবের মর্যাদা সম্মানের ভয়, সম্মানের ভয়ে তাকে সম্মান করত। আবার চোর তাকে সংক্রান্তি দেখলে ভয় করে, এটা তো দুই ভয় এক রকম না। আপনি সিসি ক্যামেরা লাগান, যত রকমের যন্ত্রপাতি লাগান, যত রকমের আইন করেন, যত জেলখানা বানান, মানুষকে অপরাধ করা যায়। মানুষের অন্তরে যদি আল্লাহর ভয়টা কোথায় দেওয়া যায়, এই মানুষকে আপনি চেষ্টা করলেও আপনি তাকে অপরাধ করাতে পারবেন না, কারণ সে আল্লাহকে ভয় করে। সে পরবী আল্লাহ যুগে ওই মহিলার ঘটনা তো আমরা সবাই জানি, যে মহিলা রাত্রে মা বলতেছিল দুধের সাথে স্বামী মিশ্রা করতে হতো, আর ওই মেয়ে বলতেছিল আব্বা আর যদি আমাদেরকে আল্লাহ ভয় দেখত, তাহলে প্রশাসন না দেখো, সরকার না দেখো, আমার উচ্চতম কর্তৃপক্ষ না দেখো, দুদক না দেখো, কিন্তু আল্লাহর ভয় দেখলে ঘুষ খেতে, অপরাধ করতে। এজন্য মানুষের অন্তরে আল্লাহ দুনিয়া যে জিনিসটা ঢুকে দিলেন সেটা হলেন তাকওয়া। আল্লাহ দুনিয়ার কোন শক্তির ভয় না, একমাত্র আল্লাহ আলমিনের ভয়, এটার নাম হল তাকওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খুতবা দিতেন, খুতবার শুরুতে চারটা আয়াতে কারিমা তেলাওয়াত করতেন, প্রথম সূরা আলে ইমরানের 172 নম্বর আয়াত তেলাওয়াত করতেন, সেখানে আল্লাহকে যেভাবে ভয় করা উচিত সেভাবে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আলোচনা করতেন, ধর্পা দিতেন, উপদেশ দিতেন, প্রথমে এই আকবর আয়াত তালাওয়াত করতেন। তারপরে তারা আলোচনা করতেন ভয় কর যে রবীন্দ্র তোমাদেরকে সৃষ্টি করেছেন, যে রব তোমাদেরকে বানিয়েছেন সৃষ্টি করেছেন ওই রবকে ভয় কর। এই তাকওয়া নামে মানব জীবনে গুরুত্বপূর্ণ বিষয়। কেন গুরুত্বপূর্ণ? কারণ আল্লাহ মুত্তাকীদের জন্য জান্নাত বানিয়ে দিয়েছে। আল্লাহ দুনিয়ার সকল মানুষকে ডেকে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহা আস-সামাওয়াতু ওয়াল আরযু উইদ্দাত লিল মুত্তাকীন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান জমিনের সমান শুধুমাত্র মুত্তাকীদের জন্য, শুধু যারা মুত্তাকী যারা আল্লাহকে ভয় করে যারা তাকওয়ান তাদের জন্যই আল্লাহ জানা যায়। তাহলে আল্লাহ সম্মান মর্যাদা অনুযায়ী যেই ব্যক্তি যত বেশি তাকওয়াবান ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের তত বেশি মর্যাদাবান। যেই ব্যক্তি যত তাকওয়াবান তাকওয়া যত বেশি আল্লাহর কাছে সম্মান তত বেশি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ولكن ينظر الى قلوبكم واعمالكم الله رسول الله তোমার চেহারা দিকে তাকান না, তার চেহারা সুন্দর, তার চেহারা কালো, এটা আল্লাহ রাসূল আলাইহিস দেখেন না। ولا الى اموالكم কার সম্পদ বেশি কার সম্পদ কম আল্লাহ রাসূল আলাইহিস সম্পদের দিকেও দেখেন না। ولكن ينظر الى قلوبكم واعمالكم তাহলে এই তাকওয়া এত গুরুত্বপূর্ণ যে তাকওয়া অনুসারে আল্লাহ মানুষকে বর্তা দেবে, সম্মান দেবে, জান্নাত দেবে। তাহলে আমাদেরকে সবসময় ইমানদারদেরকে কি করতে হবে? আল্লাহ পাক প্রথমে সিয়াম খরচ করে দেন, ওই শেষে গিয়ে বললেন তাহলে তুমি তাকওয়া অর্জন করতে পারবা। তাকওয়া লাভ করতে পারবা। তাকওয়া কেন দরকার? জান্নাত কাটি হলে তাকওয়া দরকার। জান্নাতটা বড় জান্নাত কাটি হলে তাকওয়া দরকার। তুমি বেশি বেশি সিয়াম পালন করো, তুমি তাকওয়া অর্জন করতে পারবা। এরপর দেখবেন আরো অনেক আলোচনা শেষে গিয়ে আলোচনা আল্লাহ কাবুল বান্দা তুমি তাকওয়া অর্জন করতে পারবা এটা কবুল। তাহলে তাকওয়ান করে দিই বাড়াই করবে, তাকওয়ান করে দিই যত বাড়বে আল্লাহ তাকে তত বেশি সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারজুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে ইয়াজআল লাহু মাখরাজা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য উপায় অনেক রাস্তা বের করে দিবেন। ওয়া ইয়ারজুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব এবং তাকওয়ার কারণে আল্লাহর ভয়ের কারণে যদি হারাম পেশা থেকে হারাম উপার্জন থেকে বেঁচে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা এমন এমন জায়গা থেকে করে দিবে সে যেখান থেকে রিজিক পাওয়ার কোনদিন ধারণা করে নাই। আল্লাহ কোন বান্দা যদি হারাম কারণে চাকরি ছেড়ে দিয়েছে, সুদের চাকরি করবে না, আল্লাহকে ভয় করে সুদের চাকরি ছেড়ে দিয়েছে, আল্লাহকে ভয় করে হারাম জিনিসের ব্যবসা ছেড়ে দিয়েছে, বাহ্যিক ভাবে মনে হতে পারে আরে এই চাকরিটা এত লোভনীয় একটা চাকরি ছেড়ে দিল, এ তো না খেয়ে এ কি করে তোকে দেখাই দেবো, কেমন চলবে এত সুন্দর ব্যবসা, এই ব্যবসাটা সে ছেড়ে দিল। আল্লাহ পাক ওয়াদা করেছেন যদি আমার মূল পান্তা আমার বয়ে তাকওয়ার কারণে যদি এরকম হারাম চাকরি ছেড়ে দেয় হারাম ব্যবসা ছেড়ে দেয় আমি আল্লাহ তার জন্য রিজিকের এমন এমন ব্যবস্থা করবো যেখান থেকে রিজিক আসার সে কল্পনাই আমরা মনে করি রিজিক আমাদের দায়িত্ব, আসলে রিজিক আমাদের দায়িত্ব, রিজিকের দায়িত্বটা যদি রিজিকের দায়িত্ব আল্লাহ হাতে দিয়ে দিই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের প্রতি কত কত দিয়ে দিবেন, আমাদের ব্যাপারটা খুব ছোট মানুষের ব্যাপার থেকে বেশি বড় না, আমাদের থেকে বড় বড় ব্যাপার কত জানোয়ার আছে আছে না, এক এক হাতের ব্যাট দেখেন আমাদের থেকে বড় না ছোট আর কত মাসলুক আছে যে মাসলুকের ব্যাট গুলো আমাদের থেকে বড় বড় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিকের ব্যবস্থা করেছে। তাহলে আমি আপনি কেন রিজিকের জন্য এত ব্যবসা হারাম চাকরি হারাম ব্যবসা হারাম কিছুটা কথা বলি খালি রিজিকের জন্য, এই জন্য হারাম থেকে বিরত থাকলে আল্লাহর ওয়াদা যে ওয়াইয়ার চোখ পেয়ে হাই সদা আগে অনেকে অর্থের অভাবে দারিদ্রতার ভয়ে বিয়ে করতে বিয়ে করতে গেলে খাওয়া কি চলবো কিভাবে, চাকরি ভালো একটা চাকরি নেই ভালো একটা ব্যবসা নেই, এদের মা বাবা বিয়ে দিতে চায় না, ছেলেরা বিয়ে করে না, এরপর বিয়ে না করে বিয়ে বিলম্ব করার কারণে দুনিয়ার বিভিন্ন অপরাধের সাথে গুণাদের সাথে জড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে যদি তারা দরিদ্র হয় বিয়ে করার পরে কেউ যদি নিজের চরিত্রকে হেফাজত করার জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বিয়ে করে আল্লাহ পাক তার দারিদ্রতা দূর করে দিবে। এটা আল্লাহর ওয়াদা, কিন্তু আমরা আল্লাহর ওয়াদার উপরে বিশ্বস্ত আশ্বস্ত হতে পারি না, ওই যে না আমার নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের পায়ে বান্দা কোনো কিছু দাঁড়াতে পারে না, জীবনের পারত না নিজের পায়ে, বরং আল্লাহ রহমত দিয়ে দাঁড়াতে পারে। আল্লাহ যদি দাঁড়াতে না দেন আপনি কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবেন না। এটা তো আমার ভাইয়েরা সব সময় সদা সর্বদা দিনে রাতে চব্বিশ ঘন্টা সকল কাজে সকল বিষয়ে আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন করার জন্য সাতটা আমলের কথা বলবো, এই সাতটা আমল সংক্ষেপে বলেছেন। এই সাতটা আমল করলে তাকওয়া অর্জন হয় বেশি বেশি। এক নম্বর আমল তাওহীদুল ইবাদা, ইবাদতের তাওহীদ থাকবে। যত ইবাদত করব সমস্ত ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হবে, আর কারো জন্য করা করলে তাকওয়া আসবে না। আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করলে, শিরক করলে, সারা জীবন ইবাদত করলে কিন্তু তাকওয়া অর্জন হবে, কারণ তাকওয়া অর্জন করতে হলে কি লাগবে কথা বলা না, তাকওয়া অর্জন করতে হলে কি লাগবে তাওহীদ, তাওহীদ একমাত্র তাওহীদ হচ্ছে ইবাদত। দেখবেন আল্লাহ কোন নির্দেশ দেন নাই, অর্ডার দেন বিশ নম্বর আয়াত পর্যন্ত কোন অর্ডার নাই, কোন নির্দেশ নাই। একুশ নম্বর আয়াতে এসে আল্লাহ আলমী সর্বপ্রথম নির্দেশ চালিয়েছেন, নির্দেশ চালিয়েছেন কিভাবে, যিনি তোমাদের পূর্বপুরুষ বা তার পূর্বপুরুষ সৃষ্টি করেছিলেন, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের একমাত্র খালেক এবাদত করার একমাত্র দান। এখানে আল্লাহ এবাদতের তাওহীদের কথা বলেছেন, তাওহীদের এবাদতের কথা বলেছেন। এরপরে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যদি এবাদতটা একমাত্র আল্লাহর জন্য করো আমাদের দেশের মরা কাবা বলে দেয়াল দিয়েছে, কিন্তু মরা কাবা মানে দেয়াল না, দেয়ালটা হল মুসলিমদের অমুসলিমদের একটা ব্যাপার, এটা মুসলমানের ব্যাপার, এটা হল গৌতম বুদ্ধের দেয়াল, শ্রীকৃষ্ণের দেয়াল, অনেক বড় বড় ব্যক্তি আছে বিভিন্ন ধর্মের তার দেয়াল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হেরা দেয়াল করেন, অনেকে এটা বলা থাকে যে হেরা দেয়ালে দেয়াল করেন, হাদিসের মধ্যে এখানে দেয়াল বলা হয় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সেখানে গিয়ে গবেষণা করেছেন, ফিকির করেছেন, এটা ছিল ফিকির চিন্তা গবেষণা ফিকির করা, এটা মোরাকাবা না দেয়াল, ওই মোরাকাবা বলতে যেটা দেয়াল সে দেয়াল ছিল। মোরাকাবা মানে হল পর্যবেক্ষণ করা। আল্লাহ সূরা আন-নিসা এক নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ হলেন তোমাদের মহা পর্যবেক্ষক, আল্লাহর একটা নাম হল রাকিব, রাকিব মানে পর্যবেক্ষক, এই পর্যবেক্ষণ করার নাম হল মোরা, অর্থাৎ আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, আমি আল্লাহর ক্যামেরার মধ্যে আছি, সিসি ক্যামেরা আল্লাহ আছে, এটা অন্তরে বিশ্বাস করার নাম বলা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছ, যদি তুমি আল্লাহকে না দেখো তোমার উপরে এই বিশ্বাসটা বক্তব্য করে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, এই অনুভূতিটা অন্তরে জাগ্রত করা, এটা নাম মরা খাওয়া। এই মরা খাওয়া কত বেশি আসবে আমাদের মধ্যে আল্লাহ দেখতেছেন, তত বেশি আমাদের তাকওয়া আছে, কারণ আল্লাহ দেখতেছেন। এই চিন্তা যদি আমার অন্তরে থাকে, কোনো ব্যক্তি জেরা করতে পারে না, মদ পান করতে পারে না, ছুট খেতে পারে না, গোস খেতে পারে না, কোনো মরা এই জন্য তাকওয়ার যুগের দুজন বড় রাখবে মরা খাওয়া। আপনি পাঁচ বিষয়ে দ্বন্দ্ব করে গেছেন আর পাঁচ বিষয়ে বিশ করে গেছেন, পাঁচ মাসে তাহলে পাঁচ বিষয়ে দ্বন্দ্ব গেছেন, আমরা দেখা যায় কিছু কিছু বিষয়ে কিছু কিছু বিষয়ে আপনি একটাতে দম্পে না পাই ওটাতে পঞ্চাশ পান, সবগুলোতে গড়ে পঞ্চাশ পান, তাহলে কিন্তু আপনি পাস। কিন্তু যখন দেখ আপনি একটা দুটা কয়েকটা নব্বই কয়েকটা দশ কয়েকটা জিরো আপনি আমাদের বর্তমান অবস্থা হয়েছে, আমরা এবাদতের মধ্যে আল্লাহর ইবাদতের ভারসাম্য দেখা যায় বিশাল, নামাজ মানুষ আজান হওয়ার সাথে সাথে মসজিদে দৌড়তেছে, মসজিদে চলে যাচ্ছে, ভালো কথা আলহামদুলিল্লাহ, প্রথম কাতারে সালাত আদায় করতেছে, জামাতে সালাত আদায় করতেছে, এই মানুষটা গাড়ি ব্যবহার করে আবার সুযোগ খায় বিষয় এরকম দেখবেন হিসাব করে দেখবেন খুব ভালো আর কয়েক সাবজেক্টে জিরো বসে আছে, এরা সব পেয়ে একদিন তিনজন সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত শুরু করবো, আমি জীবনে কোনদিন বিয়ে শাদী করবো না। তার বিয়ে শাদী করলে আমার একবার কোন দিকে মনে দেবো, বিয়ে শাদী না করে খালি আল্লাহ করবো, খালি আল্লাহ করবো। আল্লাহ জেনে রাখো, আল্লাহর জমিনে যত মানুষ পর্যন্ত এসেছেন আরো যত মানুষ কেমন পর্যন্ত আসবে, এদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি, সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে আমি আমার থেকে বড় মুত্তাকি, আমার থেকে বড় আল্লাহকে ভয় করে এরকম মানুষ জমিনে আসে না আসবে। কিন্তু আমি রাসুল মাঝে মাঝে সিয়াম পালন করি, মাঝে মাঝে রোজা রাখি, আবার মাঝে মাঝে ছেড়েও দিই, আমার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, বিয়ে শাদী করছি, কিন্তু আমি জমিনে সবচেয়ে বড় রক্ষা করি, অর্থাৎ আমি এবারের বাসম্য রক্ষা করি, পরিবারের বকবা দেখে করি, তারপর আমার শরীরের বকবা দেখে করি, আমার রবের হক আদায় করে, প্রতিবেশীর হক আদায় করে, সব হক আদায় করে, বাসস্থান রক্ষা করে আমি এবাদত করি, এটাই আমার সুন্দর। ফামান রাজিবান সুন্নতি ফালাইসা মিন্নি, সুতরাং যে মানুষটা আমার সুন্নত থেকে বিমুখ হয়ে যাবে সে আমার উন্মতে থাকবে না, উন্মত থেকে কাছে তাহলে আপনি বেশি এবাদত করতে চাই, উন্মত থেকে কাছে হয়ে যাবে। নৌকার একদিকে নৌকার মধ্যে মানুষের মতো উঠে নদী বাড়ার জন্য তখন নৌকার একটা ব্যালেন্স রক্ষা করতে হবে, এদিকেও বসতে হয়, এদিকেও বসতে হয়, এদিকেও বসতে হয়, সব যদি একদিকে বসে থাকে তো নৌকা এটাকে বুঝতে হবে। আমাদের আমাদের অবস্থা হবে এরকম, ব্যালেন্স নাই, বাস্তব একদিকে সব করতেছি আরেকদিকে খবর নেই, আমাদের সবাই বুঝে যাবে, এটা তাকওয়ার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে চিন্তা করার বিষয়, চিন্তা করার বিষয় মোটা আমার শ্রদ্ধা প্রত্যেক আমলের মধ্যে, এবাদতের মধ্যে, আকীদার মধ্যে, লেনদেনের মধ্যে, আখলাকের মধ্যে আমাদের থাকতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। সুন্নাহ নাই আপনি যত ইবাদত করবেন মুত্তাকি হয়ে যাবেন না, মুত্তাকি হওয়ার জন্য তাকওয়ার জন্য সুন্নাহ, সুন্নাহ প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন বড় বড় সুন্নাহ, রাখতে রাখতে যত বেশি করবে সে তত বড় মুত্তাকি, সুন্নাহ বিহীন কোন মানুষ মুত্তাকি হইতে যদি কেউ বিশ্বাস করে সুন্নতবিহীন লোকটা আল্লাহর ওলি হয়ে গেছে, তাকেই হয়ে গেছে, তার ইমান চলে গেল। আমাদের দেশে লেখটা মানুষ আল্লাহর ওলি হয় দেখছেন না, লেখটা বাবা বাবা কত জায়গায় আছে, লেখটা বাবা বাবা আছে না, লেখটা মানুষকে মানুষ আল্লাহর ওলি মনে করে, লেখটা মানুষ আল্লাহর ওলি হয়েছে এইটা তারা বিশ্বাস করে, তাদের ইমান চলে গেল। কারণ সতর টাকা খরচ যার মধ্যে পরশ নাই, যার মধ্যে নামাজ নাই, যার মধ্যে দিন নেই, এই কোনদিন জীবনে আল্লাহর ওলি হইতে কেউ যদি মনে করে যে আল্লাহর ওলি হয়ে গেছে তারই ছোট ছোট। তাহলে চার নম্বর তাকেই হইতে হলে তাকে অর্জন করতে হলে সুন্নতের অনুসরণ হয়ে যায়, পাঁচ নম্বর সকলে বেদান থেকে দূরে রেখে যায়, বেদাত থেকে এক শব্দ দূরে থাকতে হবে, কতটুকু যে এক শব্দ তাকে দেখা থাকে, এক শব্দ দূরে থাকে, দেখা থাকে না, এইরকম সব সময় বেদান্ত থেকে 100 বছর দূরে থাকতে হবে। বেদান্তের যেখানে আমি এই নীতির উপরে অটল থাকতে হবে, এই নীতির উপর অটল না থেকে তাকওয়া হাসিল করা যাবে। এটা তাকওয়া হাসিলের বড় একটা মাধ্যম, তারপর বেদান্ত, বেদান্ত বর্জন করা, বেদান্ত থেকে দূরে থাকা। যদি একলাম না থাকে, বিয়া থাকে, মানুষকে দেখানোর ইচ্ছা থাকে, তাহলে যত আবাদত করি যত আবাদ করি থাকে সপ্তম ভাব খালা থেকে আজকের ইসলামী সম্মেলনকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে এই সম্মেলনের খবর থেকে শেষ পর্যন্ত যতগুলো বিষয়ে আলোচনা হয়েছে আল্লাহ আমাদেরকে আমন্ত্রণ করে এই ইসলামী সম্মেলনকে সফল করার জন্য যত বাইবল বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে আল্লাহ সকলের সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে আল্লাহ আলমী এই এলাকাবাসীকে কবুল ও মঞ্জুর করে এই এলাকার সকল বাইবলকে আল্লাহ মহব্বতের সাথে কার্তিকদের বন্ধনে আবদ্ধ হয়ে আল্লাহ জীবন ধারণ করার অধিকার করে আল্লাহ আলমী মাদ্রাসাতুল রহিমকে কবুল ও মঞ্জুর করে মাদ্রাসাতুল রহিম সকল শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক, খাদেম যারা পরিচালক সবাইকে আল্লাহ আলমী কবুল ও মঞ্জুর করে আল্লাহ আলমী আমাদের সবাইকে সেরে মুক্ত করো আল্লাহ আমাদের সবাইকে বেদান মুক্ত সুন্নতি আমাদের সেব করো আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।